মুরব্বীরাই কথা বলছে, গ্রামের লোক কথা বলছে, ১,০০,০০০ টাকা বলছে না বেশি হয়ে যাচ্ছে, কম কম করে বাঁধুন। পাশ থেকে একজন বলে, আরে এই টাকা কি শোধ দিতে হয় নাকি? বাঁধলো তো বাঁধলো, ১,০০,০০০, অসুবিধা কি? দিতে তো হবে না, দিতে তো হয় না, কেউ তো আদায় দেয় না, বাঁধলো তো বাঁধলো। এটা ইসলামের নীতি, ইসলামের রীতি এটা যে বাস বাঁধা শুধু থাকবে, নাম কেউ আসতে বাঁধা থাকবে, খালাস আর দিতে হবে না। না, ইসলামের নীতি এটা না। ইসলামের নীতি হল মহিলাকে কি দাও, তার মোহর আদায় করো, মোহর প্রদান করো। যাই হোক, এই যে মোহর দেওয়ার কথা, মোহর বাঁধার সময়ে ১,০০,০০০ টাকা বাঁধা হয়, সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিসে ফয়সালা করবে না আগে থেকে ফয়সালা করে আসবে? আগে থেকে ফয়সালা করে আসবে যে আমাদের এত মোহর হবে, এবং সেখানে সেই মজলিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না, কারণ এই মজলিসে এসে অনেক হই হট্টগোল হয়, মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয়। আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন, শেষকালে আপনি মেনেই নিলেন যে ঠিক আছে, বাঁধলো তো বাঁধলো, আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব, বল দেখো এত টাকা মোহর বেঁধেছে, এত টাকা তো দেওয়ার আমার ক্ষমতা নেই, আর তুমি যদি মোহর আনা মাফ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না। এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে, সে কি বলবে যে আমি মোহরানা মাপ দেবো না? বলবে না বলবে না? বলতে পারবে যে আমি তোমার মোহরানা মাপ করবো না? যদি বলেন করবো, যদি বলে ফেলে করবো না, আপনি তার গায়ে হাত দেবেন না, তার কাছে আপনি থাকবেন সঙ্গে সঙ্গে, ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না, এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হবেটা কি? সেই মেয়ে মোহর মাফ করতে বাধ্য হবে। এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীয়তে আছে? আলোচনা করব ইনশাআল্লাহ, আছে না আছে। আর এক সময়ে আমাদের দেশে মোহরানা মাফ করানোর সময় হয়, সেটা কখন? যখন আপনি মারা যাবেন, মরা মরে গেছেন, আপনার কিচ্ছু নেই, ঠান্ডা শরীর, শরীর পাথর হয়ে গেছে, সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে, সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে, ওগো অমুকের মা, অমুকের বাপ তো চলেই গেল, মোহরানা শোধ করতে পারেনি, তুমি ওকে মাফ করে দাও। তখন সেই মহিলা, শোকাহতা মহিলা, শোক সন্তপ্তা মহিলা মাফ না করে থাকতে পারবে? তাকে মাফ করতে বাধ্য, কারণ সে চলে খালাস, সে তো গেল, চলে গেল, সব ছেড়ে চলে গেল। এখন যদি মোহরানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে, এই জন্যই মহিলা সেখানেও মাফ করতে বাধ্য হয়। আপনারা বিচার করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, ওই সময়ে আর এই সময়ে যে মোহরানার মাফ চাওয়া হয়, এই মাফ কি আসলে মাফ হয় না কিয়ামতের দিনে এই দেন মোহর, মোহর দেন হয়ে থাকবে? দেন মানে কি? দেন মানে কি? দেন মানে দেনা, ঋণ। দেন শব্দ আরবি শব্দ, বাংলায় বলে দেনা, আর দেন মোহর মানে মোহরের ঋণ। এই মোহর ঋণ, ঋণ এক, সব সব ঋণই সমান। এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন, এবং বাধ্য করে, বাধ্য করে শেষকালে যদি আপনি মরার পর মাপ চান, সে মাপ মাপ হবে না। কেয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান, বেহেস্তের পথে যেতে আপনি লটকে থাকবেন, যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি। পুরুষ হন, সুপুরুষ হন, পুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন, সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন। খবরদার কাপুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মোহর দিতে পারবো না, কারণ সে বেচারি মাপ না করেও থাকতে পারবে না। যদি বাই চান্স এমন অবস্থা হল যে বাঁধার পরে আপনার নিয়ত আছে যে আপনি আদায় করবেন, কিন্তু ব্যবসায় মার খেলেন, জমি জায়গায় মার খেলেন, মার খাওয়ার পর এমন টাকা নেই যে আপনি আপনার স্ত্রীকে এ মোহর পরিশোধ করতে পারবেন না, তখন সংসার জীবনে আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে যদি আপনি বলেন তোমার মোহরার টাকাও বাকি আছে, কি করে যে শুধু ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি শোধ করে দেব। মহিলা যদি পরিস্থিতি বুঝে স্বামীকে বলে যে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো তোমাকে দাবি করছি না, আমার ঋণ আছে, এ ঋণ আমি তোমাকে মাফ করে দিলাম, এইভাবে যদি সমিলে মাফ করে দেয় তাহলে মাফ হবে, নচেত মাফ হবে না। মাফ হবে না এটা আপনারা জানেন, যতই আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চান হয়তো সে বলবে আমি মাফ করে দিলাম, দিয়ে একবার তালাক দিয়ে দেখেন তো, যখন তালাক দেবেন তখন দেখবেন সেই মাপ তখন আর বাপ হয়ে উঠবে, তাই না? একবারে সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে দাবি পেশ করে দেবে যে আমার 1,00,000 টাকা মোহর আছে, আমার শোধ করেনি, বুঝতে পেরেছেন? আতে সাবধান, যে ভাইরা এখনো বিয়ে করেননি অথবা যে ভাইরা আর একবার বিয়ে করার নিয়ে বাঁধবেন, নগদ টাকা দিয়ে বাঁধবেন, নগদ টাকা মোহর দিয়ে বাঁধবেন, এরকম করেন না যে 1,000 টাকা কি বলে 10,000 টাকা মোহর, 9,999 টাকা বাকি আর 1 টাকা নগদ, শুনেছেন না? শুনেন, এরকম হয়েছে কেন? না এক পয়সা দিতে পারবে না। মুরব্বীরা পাশ থেকে বলে কি, বাবা আরে কিছু তো দিতে হয়, তো 1 টাকাও দাও, লজ্জার কথা 1টি টাকা বের করে দেয়, দিয়ে 10,000-এর মধ্যে 1 টাকা নগদ আর 9,999 টাকা বাকি, শাদি কবুল, আল্লাহুল মুস্তাআন। সমাজের অবস্থা এমন, এমন নিকৃষ্ট সমাজ, দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে সব, এমনকি আমার স্ত্রীর সঙ্গেও দুর্নীতি আমি শুরু করেছি, শ্বশুর শাশুড়ির সঙ্গেও দুর্নীতি করে পয়সা খাওয়ার চক্কর আমি শুরু করেছি, এখানেও দুর্নীতি, টাকা দিতে রাজি না। কিন্তু আসল কথা ফাঁকা যায়নি, আসল কথা হয়ে গেছে, পণ কত নব, যৌতুক কত নব। আর আবেগের সাথে আমি এই কথাই বলবো আজ, পণের কথা যৌতুকের কথা, যে পণ আর যৌতুক নিয়ে আমাদের যুবক ভাইরা বিবাহ শাদী করে থাকে, আসল টাকা যেটা দিতে হবে সেটা ফাঁকি, কিন্তু যেটা নিতে হয় না, যেটা হারাম, সেটা দুর্নীতি করে তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী বাপ মায়ের কাছ থেকে আদায় করে থাকে। হায় রে হতভাগা কাপুরুষ, যে পুরুষ নিজে কামাতে জানে, নিজের পায়ে দাঁড়াতে জানে, নিজের পায়ে চলতে জানে, সেই পুরুষ একজন নিরীহ নারীকে কিভাবে ফাঁদে ফাঁসিয়ে তার মা বাপের কাছ থেকে টাকা আদায় করে, যৌতুক আদায় করে, ফ্রিজ আদায় করে, গাড়ি আদায় করে, বিভিন্ন জিনিস সামানপত্র আদায় করে। দুঃখের কথায় দুঃখ রাখবো কোথায়? এখন আমি আপনাদেরকে মহান আল্লাহ নির্দেশ কি এ ব্যাপারে সেই কথা বলে যাব। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জান্নাকা আলা শারিআতিন মিনাল আমর, আমি তোমাকে এমন এক শরীয়ত দিয়েছি যে শরীয়ত ফাত্তাবিহা, সেই শরীয়তের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, সেই শরীয়তের বা যারা খেয়াল খুশির অনুসরণ করে তাদের অনুসরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের কি করতে হবে, অনুসরণ করতে হবে, সমাজে প্রচলিত কুপ্রথার অনুসরণ করা যাবে না। সমাজে চলছে বলে আপনিও সেই সমাজে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন, এটা আপনার কাজ না। শরীয়তের কথা, শরীয়তের প্রথা মানতে হবে এবং সমাজে প্রচলিত কুপ্রথা বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাহুম ইয়াগুনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আল্লাহর কাছে কোনো উপকার দিবে, সমাজের লোক আল্লাহর কাছে কোনো উপকার দেবে নাকি আল্লাহর শরীয়ত মানলে পরে তা আপনার আল্লাহর কাছে উপকার পাবেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্না যালিমিনা বাযুহুম আউলিয়াউ বাযু, জালেমরা এক অপরের বন্ধু, এক জালেম অপর জালেমকে সহযোগিতা করে, অথবা আপনি খবরদার জালেম হবেন না, কিন্তু রাখবেন ওয়াল্লাহু আলিউল মুত্তাকিন, আল্লাহ হচ্ছেন মুত্তাকিনদের বন্ধু, পরহেজগারদের বন্ধু। পণ প্রথা, যৌতুক প্রথা, এটা হচ্ছে শরীয়ত বিরোধী। কেন না? শরীয়ত বলছে যে তুমি মহিলাকে কিছু দিয়ে তোমার বউ করে নিয়ে এসো, কোথায় বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। তোমরা মহিলাদেরকে তাদের মোহর আদায় করে দাও, খুশি মনে তাদের মোহর কি করে দাও, আদায় করে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, এবার যদি সংসার করতে করতে তোমাদের স্ত্রী বা তোমার স্ত্রী স্বেচ্ছায় খুশি মনে কিছু মাফ করে দেয়, ফাকুলু হু হানিয়াম মারিয়া, তাহলে তোমাদের জন্য তা খাওয়া হারাম। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়াউহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম। আল্লাহ তাআলা কোন নারী বিবাহ করা হারাম এই কথা বলতে বলতে বলতে এক জায়গায় বলছেন, এই ছাড়া অন্যান্য নারীকে বিবাহ করতে পারো, আনতাবতাগু বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে তাদেরকে গ্রহণ করবে। মাল দিয়ে না মাল নিয়ে? যদি বলে আল্লাহ তাআলা বলছেন মাল দিয়ে গ্রহণ করো, আর আপনি বলছেন না হুজুর আমি মাল নিয়ে গ্রহণ করব, তাহলে শরীয়তের উল্টো হলো না? আল্লাহ বলছেন মাল দিয়ে গ্রহণ করো কারণ তুমি পুরুষ, আর মহিলাকে বলা হলো তুমি মাল গ্রহণ করো, করে তুমি তোমার জীবন যৌবন একজন পুরুষকে সমর্পণ করো কারণ তুমি নারী, আর আপনি বলছেন না হুজুর আমি মাল নেব কারণ আমি নারী, এটা কি উল্টো কথা হলো না? আল্লাহ বলছেন দাও, আপনি বলছেন নাও, শরীয়তের বিরোধিতা হলো না? অবশ্যই প্রকাশ্য ভাবে শরীয়তের বিরোধিতা। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাহ, তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও ফরজ। মোহর আদায় করা কি ফরজ? মোহর আদায় করা ফরজ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তোমরা বিবাহ করো। একটা কথা খেয়াল করেন, যে ভাইরা প্রেম করেছেন, প্রেম করেছেন না করেননি? বল হুজুর প্রেম তো সবাই করে, তবে বৈধ আর অবৈধ এ সম্পর্কেও আমার যুব সমস্যা তার সঙ্গে সমাধান ভালো করে পড়বেন। প্রেম যারা করেছেন, এক বৈধ প্রেম আর এক অবৈধ প্রেম। বিয়ের আগে বৈধ প্রেম হল যতক্ষণ হৃদয়ের ভিতরে থাকে, যখনই হৃদয় থেকে বের হয়ে যায় তখন কি হয়ে যায়? অবৈধ। বিয়ের পরে স্ত্রীর সঙ্গে যত পারেন প্রেম করেন, ছি ছি ছি, স্ত্রীর সঙ্গে প্রেম হয় হুজুর? এটা তো ঘরের বউ, প্রেম হবে বাইরের মেয়ের সাথে। এই জন্য এখান থেকে মোবাইল, মাশাআল্লাহ আমাদের আল্লাহর ফজল, এই মোবাইলের ফজলে মসজিদের ভিতরেও গান বাজনা শোনা যায়, তাই না? আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে আগে বাজনা মসজিদের পাশ দিয়ে পার হলে চামড়া খুলে দিতাম, মসজিদের সাইড দিয়ে যদি আমাদের গ্রামের শহরের যদি অমুসলিমদের বাজনা পার হয়ে যেত তো থামিয়ে তাদের সব ফেঙ্গে চুড়ে শেষ করে দিতাম, কিন্তু মোবাইলের ফজলে মাশাআল্লাহ আমরা মসজিদের ভিতরে নয় শুধু নামাজ পড়তে পড়তেও নামাজের ভিতরেও মিউজিক শুনতে পাচ্ছি। আল্লাহ কত বড় করম, কত বড় ফজল। সুতরাং সাবধান,